এটি আপনার হৃদয়কে নতুন করে আল্লাহর স্মরণে সিক্ত করবে এবং জীবনকে নতুন আলোয় দেখাবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। শেষ কথা, আত্ম উন্নয়ন একটি নিরন্তর যাত্রা। লা তাহজান, দ্য প্রোডাক্টিভ মুসলিম এবং রিভাইভ ইয়র হার্ট এই তিনটি বই সেই যাত্রাপথের এক একটি প্রাক আলোকবর্তিকা। এগুলো আপনাকে শেখাবে কীভাবে হতাশা জয় করতে হয়, কীভাবে বিশ্বাসকে সঙ্গী করে কর্মজীবনে সফল হওয়া যায় এবং কীভাবে কোরআনের আলোয় নিজের আত্মাকে পুনরুজ্জীবিত করা যায়। আপনার পথ চলার সঙ্গী